السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مربيان الكرام ودیگر مسلیان عظام, اللہ سبحانہ و تعالیر مہان دربار لاکھ شکریہ گیاپن کرچی جنی آمدر کے جمار صلات ادائی قرار جن مسجد آشار توفیق عنایت کرے چن اے جن بولی الحمدللہ. برطمان بشے মুসলিমদের যে করুণ অবস্থা, একদিকে যেমন ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ গোটা অমুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য আক্রমণ চালাচ্ছে, এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, তা হলো তারা ইসলামকেও ধ্বংস করার পায়তারা করছে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে হবে, মুসলিমদেরকে ধ্বংস করা আর ইসলামকে ধ্বংস করা এক নয়। মুসলিমদেরকে ধ্বংস করা মানে হচ্ছে আফগানিস্তানে বোমা মেরে মুসলিমদেরকে হত্যা করল, ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করছে, ইরাকের মুসলিমদের হত্যা করছে, এরকম ভাবে বার্মার আরাকানের মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, কাশ্মীরি মুসলিমদের হত্যা করছে, এগুলো মুসলিমদেরকে হত্যা করা। আর একটা হচ্ছে ইসলামকে হত্যা করা, ইসলামকে পরিবর্তন করা, ইসলামের যেরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন, কোরআন এবং হাদিসের ভিতরে যে ইসলাম আছে, এই ইসলামকে বিভিন্ন রকম অপব্যাখ্যা করে পরিবর্তন করা অথবা ইসলামের ভুল ধরা। আমরা লক্ষ্য করছি পৃথিবীতে বিভিন্নভাবে, বিশেষ করে মুসলিম দেশগুলোতেও